إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون نشجوي تادر پالن کرتر شخصي تكي نشان کو تھاكا جائنا এবং যারা তাদের যৌন অঙ্গকে সংযত রাখে কিন্তু তাদের স্ত্রী অথবা মালিকানাভুক্ত দাসীদের বেলায় তিরস্কৃত হবে না। অতএব যারা এদের ছাড়া অন্যকে কামনা করে তারাই সীমালঙ্ঘনকারী। والذين هم على صلاتهم يحافظون أولئك في جنات مكرمون এবং যারা তাদের আমানত ও অঙ্গীকার রক্ষা করে এবং যারা তাদের সাক্ষ্যদানে সরল নিষ্ঠাবান এবং যারা তাদের নামাজে যত্নবান তারাই জান্নাতে সম্মানিত। فما للذين كفروا قبلك مهطعين عن اليمين وعن الشمال عزين أيطمع كل امرئ منهم أن يدخل جنة نعيم أطيب كافر دركي هلو جتارا اپنا دكي اردھو شاشة چھوٹي آشچه ডান ও বাম দিক থেকে দলে দলে তাদের প্রত্যেকে কি আশা করে যে তাকে নিয়ামতের জান্নাতে দাখিল করা হবে? أقسم برب المشارق والمغارب إنا لقادرون কখনই নয় আমি তাদেরকে এমন বস্তু দ্বারা সৃষ্টি করেছি যা তারা জানে। আমি শপথ করছি উদয়াচল ও অস্তাচল সমূহের পালন কর্তার নিশ্চয়ই আমি সক্ষম। نبدل خيرا منهم وما نحن بمسبوقين তাদের পরিবর্তে উৎকৃষ্টতর মানুষ সৃষ্টি করতে এবং এটা আমার সাধ্যের অতীত নয়। فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون يوم يخرجون من الأجداث سراعا كأنهم إلى نصب يوفضون خاشعة أبصارهم ترهقهم ذلة ذلك اليوم الذي كانوا يوعدون أطيب أبني تادر كتشير دين তারা বাঘ বিতণ্ডা ও ক্রীড়া কৌতুক করুক সেই দিবসের সম্মুখীন হওয়া পর্যন্ত যে দিবসের ওয়াদা তাদের সাথে করা হচ্ছে। সেদিন তারা কবর থেকে দ্রুত বেগে বের হবে যেন তারা কোনো এক লক্ষ্যস্থলের দিকে ছুটে যাচ্ছে। তাদের দৃষ্টি থাকবে অবনমিত, তারা হবে ক্ষীণতাগ্রস্ত। এটাই সেই দিন যার ওয়াদা তাদেরকে দেওয়া হতো।